চকানয়ন থকা মারি গল বসি, থকা মারি গল বসি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, কেউ দোষে বসরুষি। চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন, দেখি মাড়ু অছি ডর মনুয়া ঠাকুর মোর, মন মারিয়েবে রহিল কাহিকি সেবক মু তমাতর, তুম দরবারে দুই দিন পাই, তুম দরবারে দুই দিন পাই, পকাই ছিড়ে রাশি, থকা মারি গল বসি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, কেউ দোষে বসরুষি। চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন, আসানে আসিয়াছি ধাই কহিবা তু মোর দুঃখ, সারা জগতর দুঃখ বুঝিয়েবে থকিল কি পদ্ম মুখ, করোনা নিরাশ আহে রাধাইশ, করোনা নিরাশ আহে রাধাইশ, দিয় টিকে চাহি হসি, থকা মারি গল বসি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, চৌদ ভুবন রহিছন্তি চাহি, কেউ দোষে বসরুষি। চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন।